সাগরে তরঙ্গ পরে অথায় অধীর পক্ষীঠু নিরীহ যিয়ে নদীর গভীর সাগরে তরঙ্গ পরে অথায় অধীর পক্ষীঠু নিরীহ যিয়ে নদীর গভীর সে দুই আখির দেবী মুখী না গঙ্গা না যমুনা গঙ্গা না যমুনা দেবী মুখী না গঙ্গা না যমুনা মতে খোঁজি যেবে ন পাই কেহি পচারে ঠিকানা মোর ও কহি দিয় তাকু মো প্রিয়া খিরে তোড়ি চিনুয়ানর সেই নররে রহুচি যেবেঠু চন্দ্র সূর্য দেখি নাই বাট মোর সরি যাইছি এইঠি আগ খুঁজিবার নাই বনর হরিণী পরি চঞ্চল কোমল কলা মেঘমালা পরি কজল সজল সে দুই আখির দেবী মুখী না নদী না ঝরণা দেবী মুখী না গঙ্গা না যমুনা পারিজাত হাতে মোর দেখি সেই পারিজাত ঈর্ষা করে জগত সাগরে তরঙ্গ পরি অথয় অধীর পক্ষীঠু নিরীহ যিয়ে নদীর গভীর সাগরে তরঙ্গ পরি অথয় অধীর পক্ষীঠু নিরীহ।